হে নওজোয়ান, মৃত্যুকে তুমি যতই ডরাও না কেন, মরণ তোমাকে আলিঙ্গন করবেই, কারণ তোমার জীবনের মালিক তুমি নও, মহান আল্লাহ। তাই এসো, মরণকে পরোয়া না করে শাহাদাতের দুর্নিবার আকাঙ্ক্ষা নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ি। মরতে হয় যদি মরব, সারাটা জীবন আমি লড়ব। মরতে হয় যদি মরব, সারাটা জীবন আমি লড়ব। এইভাবে আকিদার সংশোধন করব। চারিদিকে সব যে ভীরুর মেলা, সত্যের ডাকেলে করে হেলা। চারিদিকে সব যে ভীরুর মেলা, জিহাদের ডাকেলে করে হেলা। আমি হব না কো তাদের মতো, শাশ্বত ইসলাম করতে প্রচার, জান্নাত বিনিময় জীবন বিলাবো। মরতে হয় যদি মরব, সারাটা জীবন আমি লড়ব। এইভাবে আকিদার সংশোধন করব। আমি তেজ দীপ্ত বীর তরুণ, আবার জাগাবো বিশ্বে ফের নদীর অরুণ। আমি তেজ দীপ্ত বীর তরুণ, আবার জাগাবো বিশ্বে ফের নবীর অরুণ। বাতিলের হুঙ্কার করব যে খরব, বাতিলের হুঙ্কার করব যে খরব। মরতে হয় যদি মরব, সারাটা জীবন আমি লড়ব। এইভাবে আকিদার সংশোধন করব। মরতে হয় যদি মরব, সারাটা জীবন আমি লড়ব। এইভাবে আকিদার সংশোধন করব।